الحمد لله رب العالمين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. قال المؤلف رحمه الله: حمل الجنازة واتباعها. এগুলো শিরোনাম আজকের আলোচনার। জানাজা লাশ বহন করা আর তার অনুসরণ করা। বলছেন ওয়াজিব হামলুল জানাজাতি ওয়াত্তিবাউহা, লাশ বহন করে বহন করা এবং তার অনুসরণ করা এটা ওয়াজিব। কারণ এটা হলো এক মুসলমানের উপর মুসলমানের হক, উপর হক। এক্ষেত্রে কয়েকটি হাদিস উল্লেখ হয়েছে, শেখ বলছেন রহমতুল্লাহ আলী, আমি এক্ষেত্রে দুটি হাদিস উল্লেখ করব। তাহলে প্রত্যেক মুসলমানের উপর উপর মুসলমানের ছয়টি হক আছে। আকুল মুসলিম আল মুসলিমি সিত্তুন, আর কোন ভগ্নে এসেছে হামসুন। এখানে সে বলছেন হামসুনের কথা উল্লেখ আছে, উল্লেখ করেছেন। হাকুল মুসলিম আল মুসলিম হামসুন, অথবা হাকুল মুসলিম আল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর মুসলমানের উপর ছয়টি হক, আর অন্য ধর্মে পাঁচটি হক। যে পাঁচটি হক এর ফরম এরকম, রাদ্দুস সালাম, সালামের জবাব দেয়া, ইয়ালাতুল মারিদ, রোগীর দেখাশোনা করা, ওয়াত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা, মানুষ মারা গেলে তার অনুসরণ, অনুসরণ মানে তার কাফন দাফন গুসল দেয়া, কাফন করানো, সালাত পড়া, এগুলো হচ্ছে ইত্তিবাউল জানাইজ। আরেকটা হলো ইজালাতুদ দাওয়াত, দাওয়াত কবুল করা। আর আরেকটা হলো ও তাসমিতুল আতিস, কেউ যদি হাসি দেয় হাসি তার জবাব দেয়া। এইগুলো পাঁচটি। অন্য ফর্মে এসেছে নসিহতের কথা, কেউ যদি আপনার কাছে আসে উপদেষ্টা হ্যাঁ আপনার কাছে আসলো নসিহত চাইল, আপনি তাকে সদুপদেশ দিবেন, আপনি সুযোগ বুঝে তার অকল্যাণ করবেন না, তার কল্যাণ করার চেষ্টা করবেন। সে বলল ভাই আপনার কাছ থেকে আমি পরামর্শ চাই এই বিষয়ে। তোমার মাঝে মধ্যে কি উপায় আছে আমার কাছে পরামর্শ চাই, দুনিয়াদারি ব্যাপারটা আমি তেমন বুঝি না, ঠিক না, কারণ ওগুলো ব্যবসা বাণিজ্য আমি কি করি, আমি হয়তো দাওয়ার কাজ করি, আর এগুলো মানুষ থেকে শুনি তেমন তো বুঝি না, তো যতটুকু বুঝি সুযোগ হলে বলি, আর বলবো পারবো না। তুমি নিজে পরামর্শ কারণ এ বিষয়ে আমার জ্ঞান নেই, তবে আপনি জানলে সুযোগ হলে তাকে বলে দেওয়া উচিত। এই হাদিস উল্লেখের আসল উদ্দেশ্য এখানে ইত্তিবাউল জানাইজ, জানাজার অনুসরণ করা। তাহলে শেখ নাসিরুদ্দিন আল-বাই রহমাতুল্লাহ আলাইহি বলছেন, জানাজা বহন করে নিয়ে যাওয়া হামল, আর তার অনুসরণ করা এটা ওয়াজিব। আর এটা হলো হাক্কিল ওয়াজালিকা মিন হাক্কিল মাইয়িতিল মুসলিমি আলাল মুসলিমিন, মৃত মুসলমান ব্যক্তির হক মুসলমানদের উপর। তবে বলতে পারেন না হবে ওয়াজিব কিফায়া বা ফরজ কিফায়া, সবার জন্য তো আর উপস্থিত হওয়া ফরজ না, তাই কিছু সংখ্যক লোক আদায় করে নিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, এটাকে বলা হয় ফরজ কিফায়া। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত, এমনি ভাবে বারা বিন আযিব কর্তৃক বর্ণিত রেওয়ায়েত আছে বুখারী এবং মুসলিমে। দ্বিতীয় যে হাদিস এখানে তিনি পেশ করছেন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রুদুল মরিদ ওয়াত্তাবউল জানাইস তুযাক্কিরুকুম আল আখরা, তোমরা রোগীর দেখাশোনা করো আর জানাজার অনুসরণ করো, এর মাধ্যমে তোমাদের আখরাতের স্মরণ হবে। আপনি লোকজন দেখছেন যে তারা একটা মৃত ব্যক্তির লাশ বহন করে নিয়ে এসেছে, আপনি দেখছেন দেখবেন স্বাভাবিক আমাদের ভিতরে একটা পরিবর্তন এসেছে, আছে কিনা? কারণ এই রোগটি কালকে জিন্দা ছিল, আরো কিছুদিন আগে হয়তো আরো ভালো ছিল, এর পূর্বে জোয়ান ছিল, এর পূর্বে কিশোর ছিল, ছোট ছিল, এরকম মায়ের পেট থেকে বের হয়েছিল, মায়ের পেটে ছিল, তারপরে এরকম ধারাবাহিক বড় হয়েছে, বড় ধনবান ছিল, বড় জ্ঞানী ছিল, বড় বুদ্ধিমান ছিল, বড় আলিম ছিল, আরো মহান ছিল, বড় লোক ছিল, ইঞ্জিনিয়ার ছিল, ডাক্তার ছিল, পাইলট ছিল, বিজ্ঞানী ছিল, হায় রে হায়, আর এই লোকটি চলে গেছে। একটু ভাববেন, চিন্তা ভাবনা করা দরকার, তাহলে এর থেকে আপনি দেখলেন ওটা আমার কাছে নিশ্চিত না, আমরা কেউ জানি না, জানে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহই হচ্ছেন আলিমুল গায়ব, আর কেউ না। তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রোগীর দেখাশোনা করো, জানাজার অনুসরণ করো, যাও জানাজার লোকজন দেখো গিয়ে, হ্যাঁ জানাজার সালাত পড়ো, মানুষ মারা গেছে তাকে দেখো, তার অনুসরণ করো, এগুলি দেখে তোমার আখরাতের স্মরণ হবে। এই যে জানাজার অনুসরণ, এটা হবে দুস্তরে। এক, ইত্তিবাউহা মিন ইনদি আহলিহা হাত্তা সালাত আলাইহা, তার বাড়িতে যাওয়া, তার পরিবারের লোকজনের কাছে ওখানে গিয়ে তার অনুসরণ আর সালাত পর্যন্ত তার সাথে থাকা, জানাজার সালাত পর্যন্ত। আর আরেকটা হলো তার পরিবারের কাছে যাওয়া আর ওখান থেকে দাফন না হওয়া পর্যন্ত, দাফনের কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত থাকা। কিন্তু আমাদের তো মহান বাড়িতে যাওয়ার সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে এরকম আছে, মানুষ মারা গেলে যায় না তার বাড়িতে। এটি বলছেন ওই লোকের পরিবারের কাছে যাবে, ওখানে গিয়ে অনুসরণ করবে, কিন্তু এখানে এই সুযোগ নেই। আশা করি ইনশাআল্লাহ তাআলা আমরা যে জানাজার সওয়াব করি এখানে এসে, ইনশাআল্লাহ একটি রাত সওয়াব পেয়ে যাব, কারণ আমাদের তো সুযোগ নেই একদম কবরস্থান পর্যন্ত যাওয়া। দুই নম্বর, এই হচ্ছে দর্শ, এই দর্শের গুরুত্ব বেশি কবরস্থানে যাওয়া থেকে, খেয়াল রাখবেন, এটি আপনার এই মুহূর্তে। তবে মাঝে মধ্যে যদি যান খাটে খাটে অসুবিধা নেই, কিন্তু দোষ খাটবেন না, কত জ্ঞান লাভ হয় এই দোষে উপস্থিত হয় কিনা ইনশাআল্লাহ তাআলা। এই পুস্তক মানুষ পড়লে অনেক সময় বুঝে আসে না, আপনি দোষে পড়লেন অল্প সময়ের ভিতরে অনেক কিছু আপনি জানতে পারবেন। অন্যদিকে বেশিরভাগ মানুষের শ্রবণ শক্তি বেশি, শুনে শুনে মানুষ জানে বেশি, বুঝে বেশি, দর্শনে উপস্থিত হলেন শুনলেন, আবার দর্শনে উপস্থিত থাকলে আপনার ভিতরে আলোচনা শুনে প্রভাব পড়ে, কিন্তু বই থেকে যেরকম নাও হতে পারে। জ্ঞান বাড়াবার জন্য সবকিছুরই প্রয়োজন, কিতাব পড়তে হবে, দর্শনে উপস্থিত থাকতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দিন। আচ্ছা, এটি দুটি স্তর উল্লেখ করেছেন শেখ হাসিবুল বারী রহমাতুল্লাহ আলাইহি, একটা হলো তার পরিবারে কাছ থেকে ওখান থেকে তার অনুসরণ করা আর সলাৎ পর্যন্ত উপস্থিত থাকা, আর আরেকটা হলো তার অনুসরণ ওখান থেকে করা তার বাড়ি থেকে, আর একদম দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত ওখানে তার সাথে থাকা। আর এই দুই আমলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, শুরুতে যদি কেউ মারা যেত তখন আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিতাম, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসতেন তার বাড়িতে। فحضره واستغفر له حتى جنكم اقرت له قلت এরকম একদম দাফন কার্য পর্যন্ত থাকতেন। তো দেখুন তো কত কষ্ট হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ছিলেন, নবী ছিলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালক ছিলেন, আর রাষ্ট্র পরিচালক করতে বর্তমান রাষ্ট্র পরিচালকের মতো না, তিনি তার মতো তার সাথে কারো তুলনা হতে পারে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কাজে ব্যস্ত থাকতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি তার ঘরেও তার নারীদের সাথেও তারা যেসব কাজ করতেন স্ত্রীদের সাথে ওইসব কালেও তিনি সহযোগিতা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা প্রশ্ন করা হলে তিনি বলেন, কানা ইয়াকুনু ফি মিহনাতি আহলি, তিনি তার পরিবারের কাজের সাথে তিনিও থাকতেন, ওদেরও সহযোগিতা করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইসব কাজ করেই শুনবেন নেই, সামর্থ্য মত থাকে, তৌফিক মত থাকে। বলছেন, وربما قال حفص ذلك على النبي صلى الله عليه وسلم, এই অবস্থা অনেক সময় যেমন মানুষ মারা গেছে, মারা যাওয়ার পর থেকে একদম দাফন কার্য পর্যন্ত ওখানে উপস্থিত থাকা সময়টা অনেক দীর্ঘ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হয়তো কষ্টকর হয়ে যেত। তো বল, তারা বলছেন, ফলাম্মা হাসিনা মাসাক্কার যালিকা আলাইহি, আমাদের ভয় হলো এতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হবে। তখন আমাদের একজন আরেকজনকে বলল, لو كنا لا نؤذن النبي صلى الله عليه وسلم لأحد حتى يقبض فإذا قبض آذناه فلم يكن عليه في ذلك مشقة ولا حبس ففعلنا ذلك. আমাদের একটু আয়োজন করবো, আমরা পরামর্শ করলাম যে আমরা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ না জানাই, কেউ যদি মারা যায়, মারা যাওয়ার আগে আমরা বলবো না, মারা যাওয়ার পর তাকে বলবো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট কম হবে। মারা যাওয়ার আগে আগে গিয়ে বসে থাকলেন ঘরে, আর একদম দাফন কার্য পর্যন্ত তার সাথে থাকলেন, কষ্ট হবে, সময় লাগবে বেশি। তো তারা পরামর্শ করে বললেন, আমাদের কারো যদি এরকম মৃত্যু উপস্থিত হয়, সে মারা না যাওয়া পর্যন্ত আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো না, যখন সে মারা যাবে তখন আমরা তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাবো, যেন তার কষ্ট না হয়। তো বলছেন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কেউ মারা গেলে, মারা যাওয়ার পর আমরা তাকে জানাতাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, এসে তার সলাতুল জানাজা পড়তেন। বললেন, ফরুব্বামা ইনসারাফা ওরুব্বামা মাকাফা হাত্তা ইউদফানাল মাইয়িত, তাই কোনো কখনো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তার সলাতুল জানাজা পড়ে চলে যেতেন, আর কখনো সলাতুল জানাজা পড়ে ওখানে অবস্থান নিতেন যতক্ষণ পর্যন্ত দাফন কার্য সম্পন্ন না হতো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উভয়টাই প্রমাণিত আছে, বুঝলেন, জানাজা সলাত করে ফিরে আসতেন কখনো, আর কখনো এখন দাফন কার্য পর্যন্ত, দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত উপস্থিত থাকতেন সাল্লাল্লাহু আলাইহি। বলছেন, فكنا على ذلك حين, এই অবস্থা আমরা কিছুদিন ছিলাম, এরকম অবস্থা পরে আমরা আবার বললাম এক্ষেত্রে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্ট হয়ে যায়, কেউ মারা গেলে তার বাড়িতে আসেন, তো আমরা এরকম না করে মানুষ মারা গেলে তাকে গোসল টোসল দিয়ে যদি নিয়ে আসতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে বা তার কাছে, স্পষ্ট হয়ে বাকি কবরস্থান তো কাছে মুসল্লায় নিয়ে আসতাম। কিন্তু এখন বলছেন وحملنا جنازتنا اليه حتى يصلي عليه عند بيته لكان ذلك ارفق به قربالك نياستا وزلني قربالك সে তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালাতুল জানাজা পড়তেন, তাহলে এটা তার জন্য সহজ হতো। তো বলেন তারপর আমরা এটাই করলাম। তিনি বলছেন ফাকান যালিকাল আমর ইলা আল-ইয়ম, আজ পর্যন্ত এই কাজ ছিল, এরকমই ছিল। তাই এখানে শেখ হাফিজুল আলবানী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন হাদিসটি, তিনি আগে যে বলেছেন মৃত ব্যক্তির অনুসরণ করব সালাতুল জানাজা পর্যন্ত একটা, আর আরেকটা বললাম একদম দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত। এই হাদিসটি উল্লেখ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় আমলই প্রমাণিত তিনি উল্লেখ করেছেন। এরপরে বলছেন ওয়ালা শাক্কা ফি আন্নাল মাকতাবাতাল উখরা আফদালু মিনাল উলা, কিন্তু এর মধ্যে সন্দেহ নাই দ্বিতীয় কাজটি অর্থাৎ দাফন কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তার সাথে থাকা, তার অনুসরণ করা এটা উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন من شهد الجنازة من بيتها، وفي رواية من اتبع جنازة مسلم إيمانا واحتسابا حتى يصلى عليها فله قراط، ومن شهدها حتى تدفن، وفي الرواية الأخرى يفرغ منها فله قراطان من الأجر. قيل يا رسول الله وما القراطان؟ قال مثل الجبلين العظيمين، وفي الروايات الاخرى كل قيراط مثل احد. الله رسول বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ব্যক্তি জানাজার অনুসরণ করে, জানাজায় উপস্থিত হয় তার বাড়ি থেকে, অনুক্রমে জানাজাতা মানিত্রবা জানাজাতা মুসলিমিন, কেউ যদি কোনো মুসলমানের জানাজা বা লাশের অনুসরণ করে ইমানের সাথে, সওয়াবের আশা, এই জিনিসটি জরুরি, ইমান থাকবে আর আশা থাকবে কি সওয়াবের, এমনি গেলেন হবে না। অন্য রাওয়ায়েতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আজরা লিমান লা হিসবাত লাহ, ওই ব্যক্তি সওয়াব পাবে না যে সওয়াবের আশা রাখে। এই প্রত্যেক আমলের আলো আমল করেন এর সাথে সাথে সওয়াবের আশা রাখবেন, তাহলে সওয়াব পাবো আমরা ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যদি কোনো ব্যক্তি জানাজার অনুসরণ করে আর তার সাথে থাকে সালাত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রব্বুল আলামিন তাকে এক কিরাত পরিমাণ সওয়াব দান করবেন, আর যদি দাফন কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তার সাথে থাকে তাহলে রব্বুল আলামিন তাকে দুই কিরাত পরিমাণ সওয়াব দান করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো মাল কিরাতান, দুই কিরাত বলতে কি? তিনি বললেন মিসলুল জাবালাইন আল আযীমাইন, বড় বড় দুটি পাহাড়, বড় দুটি পাহাড়, জাবালাইন পাহাড়, আযীম মানে ওকান। অন্য রিওয়ায়াতে আছে কুল্লু কিরাতিন মিসলুল, প্রতিটি কিরাত উভয়ের পরিমাণে। সুবহানাল্লাহ, তাই জানাজার সালাত পড়লে কত ফায়দা, দাফন কার্য পর্যন্ত যে আপনি সাথে থাকতে পারেন আরো বেশি ফায়দা, আর মনে মনে থাকবে সওয়াবের আশা, তাহলে আপনি সওয়াব পাবেন। আচ্ছা, এই হাদিসটি আরেকটা হাদিস বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু সহিহ মুসলিমের রিওয়ায়াত, তিনি জানাজার সালাত সালাত করে ফিরে যেতেন, সালাত করতেন বাড়িতে চলে যেতেন। যখন তার কাছে আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস পৌঁছালো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হাদিস পৌঁছালো, তখন তিনি বলেন আকসার আলাইনা আবু হুরায়রা, আবু হুরায়রা তো আমাদের কাছে অনেক হাদিস পেশ করেছেন, মানে বেশি বেশি বলেন মনে হচ্ছে। فتعاظمه এরপরে فارسل خبابا الى عائشه يسالها عن قول ابي هريره ثم يرجع اليه فيخبره ما قال. তখন খাবাব কে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহুমা মা আয়েশার কাছে পাঠালেন যে আবু হুরায়রা যে হাদিসটি বলছেন এই হাদিস কি সহিহ, তাহলে আবু হুরায়রার হাদিস কোনটা? ওই যে আগে শুনলেন, যদি কোনো ব্যক্তি জানাজার সালাত পড়ল আর দাফন কার্য সম্পূর্ণ না হওয়া পর্যন্ত উপস্থিত থাকলো, রব্বুল আলামিন তাকে দুটি পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। কিন্তু এই হাদিসটি আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু জানতেন না। ভালো করে বুঝুন, অনেকে বলে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ সব হাদিস জানেন, বলে কি না, ইমাম মালিক সব জানেন, ইমাম শাফি সব জানেন, ইমাম আহমদ সব জানেন, আর বর্তমান দোয়ারা বুঝেন না অমুক কথিত আলেম মুশরিকের কবর বুঝার ভণ্ড ভণ্ড ওরও নাকি সব জানে, সবাই বলুন নাউজুবিল্লাহ, কেউ সব জানে না, সব জানেন যিনি, তিনি রব্বুল আলামিন সুবহানাল্লাহ, বাকি কেউ সব জানে না। তো কেউ আবার ফাঁক বুঝতে পারে, তাইলে তো বোঝা গেল নবী সব জানেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো নবী সব জানেন না, তবে যতটুকু তাকে তার রব জানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্পষ্ট কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জানেন না, সবই জানে রব্বুল আলামিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার রব যতটুকু জানিয়েছেন ততটুকু জানতেন। এমনকি অনেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলে যেতেন, ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها, رب العالمين بدأت عنك بدأت عليك ولن بررت إلى منسوخ ولدنا قطبا نبي كريم صلى الله عليه وسلم كيف هل يدير أو ننسها, قال بزنتو الله من يقول شيء ما ننسخ من آية أو ننسها তো কি করি, নাতি বিখাইরিন মিনহা আও মিসলিহা, এর বদলে আমি এর থেকে আরো ভালো বিধান বা ভালো আয়াত পেশ করব, কিংবা তার অনুরূপ বিধান বা অনুরূপ আয়াত পেশ করব, সুবহানাল্লাহ। তাহলে কি বুঝা গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলতেন কিনা, নিসিয়ান? তাহলে যে সব যে ভুলে যায় সে কি সব জানে? বলুন আমার রব কি ভুলেন? لا يضل ربي ولا ينسى, আমার রব বিপদেও যায় না বিপদগামীও হয় না আর আমার রব ভুলেও, সুবহানাল্লাহ, রব ভুলে না, মানুষ ভুলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ما ننسخ من آية أو ننسها, তাহলে সবই যিনি জানেন তিনি হলেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। না বলে কি বলো, অমুক আলেম সব এমনকি আমরা দেখতে পাই সুরাতুল ফাতিহা ঠিক নেই, তাকে যখন বলা হয় আসেন দর্শে সে বলে এগুলো আমরা সব জানি, আসলে ফাতিহাই করতে যায় আউজুবিল্লাহ ঠিক নেই সব জানে, খবরদার এরকম যেন না হয়, বুঝো যে যত বড় আয়ু হবে তত বলবে আমি ছোট আলিম, তত আমার জ্ঞান কম, ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে খুব কম জ্ঞান দান করা হয়েছে, সুবহানাল্লাহ। দেখুন আবু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী, সালাম সাহাবী না, রাদিয়াল্লাহু আনহু। কিন্তু এই হাদিস তিনি জানতেন না। আবু হুরায়রা কর্তৃক বর্ণিত রিওয়ায়েত, তিনি বললেন তিনি বড় মনে করেন ব্যাপারটা কি। তিনি খাব্বাবকে পাঠালেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে যে তুমি যাও এই হাদিসের ব্যাপারে আয়েশাকে জিজ্ঞেস কর রাদিয়াল্লাহু আনহা। আয়েশাকে চিনেন তো আপনারা, আয়েশা লক্ষণ সাহেবের স্ত্রী, আমাদের আম্মা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফযল আয়েশা আলা সাইল নিসা কাফযল সারির আলা সাইল ত্বা। আয়েশার ফজিলত সমস্ত নারীদের উপর ওইভাবে যেভাবে সারির খাবারের ফজিলত আর মর্যাদা সমস্ত খাবারের উপর, আয়েশার মর্যাদা বেশি রাদিয়াল্লাহু আনহা। কিন্তু দুঃখের ব্যাপার হলো সত্য, অতীত শিয়া এখনো পর্যন্ত মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা গালি দেয়। ওরা হচ্ছে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুলের অনুসারী, ওরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। বুঝতে পারছেন, মা আয়েশা সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কোন মাসআলায় তাদের ইখতিলাফ আর মতবিরোধ দেখা দিলে মা আয়েশার দিকে রুজু করতেন, যেভাবে আপনারা এই হাদিসে দেখছেন। আব্দুল্লাহ বিন উমর প্রতিনিধি পাঠাচ্ছেন, যাও মা আয়েশাকে জিজ্ঞেস করো আবু হুরায়রা যে বলেছেন না সত্য না মিথ্যা, বা সত্য না মিথ্যা। তিনি এসে জিজ্ঞেস করলেন, মা আয়েশা বললেন সাদাকা আবু হুরায়রা, আবু হুরায়রা সত্য বলেছেন। তুমি আব্দুল্লাহ বিন উমর হলে কি হবে, সব হাদিস জানো না। সাহাবায়ে কিরামদের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস জানতেন তিনি কে, আবু হুরায়রা। তবে আবু হুরায়রা বলেছেন আমি সবচেয়ে বেশি হাদিস জানতাম, তবে আমার থেকে বেশি হাদিস ছিল আরেকজনের কাছে, উনি লিখতেন আমি লিখতাম না। তিনি হলেন আব্দুল্লাহ বিন আমর বিন আস, কিন্তু যিনি বর্ণনা করতেন তার কত মর্যাদা বেশি। আপনি হাদিস বলছেন দেখবেন, قال ابو هريره رضي الله عنه سبحان الله আবু হুরায়রা গরিব ছিলেন, টাকা পয়সা কম। হ্যাঁ, তারপর দেখবেন তার কথা সামনে আসছে। বলছেন যখন আব্দুল্লাহ বিন উমর এই হাদিসটি শুনলেন আবু হুরায়রার থেকে বর্ণিত হাদিস, আবার মায়ের সত্যায়ন করলেন, তখন তিনি বললেন লাকাদ ফাররাতনা ফী কারারিত কাসীরা, আমরা অনেক কিবার সব আমাদের থেকে মিস হয়ে গেছে, অনেক কিবার সব আমাদের থেকে মিস হয়ে গেছে। দাফন কার্য পর্যন্ত আমরা উপস্থিত থাকতাম না, তো আমাদের অনেক পাহাড় পরিমাণ সব আমাদের থেকে ছেদ চলে গেছে, আমরা পাইনি। তারপরে আবু আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে যখনই কোন লোক মারা যেত জানাজা সালাত পর্যন্ত একদম দাফন কার্য পর্যন্ত উপস্থিত থাকতেন। এটা হচ্ছে সাহাবায়ে কিরামদের আমল, হাদিস জানলে আমল করবেন। আর আমাদের কি অসুবিধা নেই যে তো হ্যাঁ বক্তব্য শুনলাম খুব সুন্দর বলে, হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমল করুন। সুযোগ নাই, সুযোগ নাই, সেন্টারে আসতে সুযোগ নাই, দশ মিনিটের সুযোগ নাই, বাইরে চক্কর দিতে সুযোগ আছে, মোবাইলে এরকম এরকম করতে সুযোগ আছে, বাজারে চক্কর দিতে সুযোগ আছে, কিন্তু সেন্টারে আসতে সুযোগ নেই। আর সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম এরকম না, হাদিস পেয়েছেন এর উপর আগে আমল করতেন। সুবহানাল্লাহ বিহামদি, আমাদের তো এই সাহাবাদের ইজ্জত বেশি রাদিয়াল্লাহু আনহুম মিন। আচ্ছা, فبلغ ذلك ابا هريره, এরপরে আবু হুরায়রার কাছে কথাটি পৌঁছালো। যে মা আয়েশা যে তার কথা স্বীকার করেছেন। তখন হুরায়রা কি বললেন, ইন্নাহু লাম ইয়াকুন ইয়াশগালুনি আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সফকাতু সুক ওয়ালা গাসুল উদি ইন্নামা কুনতু আলযামু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিকালিমাতি ইউআল্লিমুনিহা ওয়ালুকমাতিন ইয়ুত'ইমুনিহা সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে কোনো কিছু দূরে রাখতে পারতো না। আর বিশেষ করে এখানে উল্লেখ করেছেন বাজারে ব্যবসা বাণিজ্য দূরে রাখতে পারতো না, বাগানে আমি খেজুরের চারা রোপণ করব এই কাজ আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ থেকে দূরে রাখতে পারতো না। বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবসময় ধরে রাখতাম এমন একটি কথার জন্য যে কথাটি তিনি আমাকে শুনালেন আর আমাকে শিখালেন। একটি ফরমানের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান আমি শিখব, শুনব আর এটা আমি শিখব। আর আরেকটা কি বলেছেন, দেখেন, ওয়ালি লুকমাতিন ইউতইমুনিহা, আর তিনি আমাকে এক লুকমা খাবার খাওয়াবেন। আবু আবু হুরায়রা ধরেছিলেন না করি, এই দেখা যায় পূর্বেকার বললাম বেশিরভাগ তো গরিব ছিল, তাদের সময়ের মধ্যেও বরকত ছিল, নিয়েছিল খালিদ, যার বলে তাদের খেদমত এখন তো আছে, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। আর বর্তমানে ধন পেয়ে টাকা পয়সা অনেক, কিছুটা এদিক কিছুটা সেদিক কিছুটা সেদিক, কিন্তু বরকত নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হাযা গরীব আবু হুরায়রা। আর আবু হুরায়রা কিরকম ছিলেন জানেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের দরজার সামনে পড়ে থাকতেন বুকের জ্বালায়, লোকজন মনে করতো তিনি বিগুরুকে আক্রান্ত, যার ফলে আগেকার যুগে একটা অভ্যাস ছিল মানুষেরা গর্দানে পা দিয়ে যেত বিগুরুকের চিকিৎসা সহ। তো তিনি বলতেন, আমার এক জমানা এরকম ছিল আবু হুরায়রা, গরিব কিন্তু ইলম বিভাষ। তাই রব্বুল আলামিন আবু হুরায়রাকে কবুল করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন কে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তারপরে আবু হুরায়রা যখন একথা বললেন তখন আব্দুল্লাহ বিন উমর তাকে বললেন, আনতা ইয়া আবা হুরায়রা কুনতা আলযামানা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শ আর তার সংসর্গ বেশি লাভ করেছেন, আর আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাপারে আমাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি জ্ঞানবান। তুই কাউকে তুচ্ছ করতে নেই, কাকে আল্লাহ কি দিবে, তার মর্যাদা একরকম, আবু বকর মর্যাদা একরকম, ওসমান মর্যাদা একরকম, আলী মর্যাদা একরকম, রাদিয়াল্লাহু আনহু, কিন্তু আবু হুরায়রার যে মর্যাদা এটা আরেক রকম। বলেন সুবহানাল্লাহ। এরপরে শেখ নাসিরুদ্দিন আলবানী এই হাদিসকে সামনে রেখে আরো কিছু কথা বলেছেন, যেটা বলবো না এরপর হাদিস। আরেকটা হাদিস ওই আবু হুরায়রা থেকে, ওলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস আখর ফি ফাদল শুহুদিল জানাজা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটি রিওয়ায়াত জানাজার অনুসরণ করার ফজিলত সম্পর্কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাঈমান, ক্বালা আবু বকর আনা, قال من عاد منكم اليوم مريضا قال ابو بكر انا قال من شهد منكم اليوم جنازه قال ابو بكر انا قال من أطعم اليوم مسكينا؟ قال أبو بكر أنا. قال صلى الله عليه وسلم ما اجتمعت هذه الحصان في رجل في يوم إلا دخل الجنة. أخرجه مسلم. الله رسول صلى الله عليه وسلم আজকে তোমাদের মধ্য থেকে কে সিয়াম অবস্থায় ছিল, সাইম অবস্থায় ছিল, কে সিয়াম পালন করেছে? আবু বকর বললেন আমি রেখেছি, আমি পালন করেছি। বললেন আজকে তোমাদের মধ্য থেকে কে রুগীকে দেখেছে? আবু বকর বললেন আমি দেখেছি, সুবহানাল্লাহ। বললেন আজকে তোমাদের মধ্য থেকে কে জানাজা অনুসরণ করেছে? আবু বকর বললেন আমি করেছি। আচ্ছা বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের মধ্যে থেকে কে মিসকিনকে খাইয়েছে? আবু বকর বললেন আমি কে খাইয়েছি। দেখলেন সবই আলা আবু বকর, আল্লাহ যাকে তৌফিক দেন হওয়ার আগে আর তুমি বিজয়ী ইমানদার একটা করলি তো তোমার পদমর্যাদা তুমি এরকম থাকবে। তাই আমরা আগে থাকার চেষ্টা করবো, বলুন ইনশাআল্লাহ। পিছনে এখানে থাকবেন, দর্শনে আসবেন আগে আগে, সলাতে যাবেন আগে আগে যাবেন, সলাতে যাবেন প্রথম কথা থাকার চেষ্টা করবেন, সলাতে যাবেন ইমামের যত কাছাকাছি সম্ভব ইমামের কাছাকাছি থাকার চেষ্টা করবেন। আমাদের লোকজন ওখানে যায় অনেকে আগে যায় একদম ওই পিছনের দেয়ালে ঠেক লাগিয়ে বসে আছে কিনা, আবার কিছু কি যে বুঝে আমার সবাই যায় না। এটা হচ্ছে ইসলামী বিধান, সলাতে সব সমান। আমির গরিব ফকির নেতা নেতার সাধারণ লোক সব সমান, তুমি আগে যাবে, তুমি যে স্থানে আগে যাবে ওখানে ওইটি হচ্ছে তোমার, তোমাকে ধনী ব্যক্তি বলতে পারো না বা সমাজপতি বলবে না, তুমি এখান থেকে সরে যাও, সরে যাও না তার জন্য এটা যাইছি না। হ্যাঁ ইমাম তো ইমাম, ইমাম নির্দেশ ইমাম আগে যাবে, বাকি আপনি আগে গেছেন গরিব দুর্বল লোক আপনার জায়গা আগে, তাই আপনারা পিছনে থাকবেন না আগে থাকবেন, বলুন ইনশাআল্লাহ। ইবাদতের ক্ষেত্রে আগে, দুনিয়া কামাই করার ক্ষেত্রে আমরা সবাই আগে থাকতে চাই কিনা, বলতে হয় আগে থাকতে চাই, দুনিয়ার ক্ষেত্রে সবাই আগে আগে থাকতে চায়, আপনাকে বলতে হবে না আপনি নিজেই চেষ্টা করবেন, সবাই চেষ্টা করি কিনা, তাহলে আখেরাতের জন্য কেন চেষ্টা করি না? তোমরা পার্থিব জীবনকে অগ্রাধিকার দিয়ে থাকো, অথচ আখেরাত হচ্ছে সর্বোত্তম আর চিরস্থায়ী, সুবহানাল্লাহ। আবু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কয়েকটি প্রশ্ন করে আজকে তোমাদের মধ্য থেকে কে সিয়াম পালন করেছে? আবু বকর বললেন আমি। আজকে তোমাদের মধ্য থেকে কে রুগীকে দেখেছে? আবু বকর বললেন আমি। আজকে তোমাদের মধ্য থেকে কে জানাজা অনুসরণ করেছে? আবু বকর বললেন আমি। আজকে তোমাদের মধ্য থেকে কে মিসকিনকে খাইয়েছে? আবু বকর বললেন আমি। সবই তিনি। আল্লাহর নবী কি বললেন সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এইসব গুণ যদি কোন ব্যক্তির মাঝে একই দিনে পাওয়া যায় তাহলে সে অবশ্য অবশ্যই এর বদলে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আখরাজাহু মুসলিম ওয়াল বুখারী বলতেন ফিল আদাবিল মুফাদ, তাই চেষ্টা করুন, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। আচ্ছা এই যে ফজিলত, এই পদমর্যাদা বা এক্ষেত্রে এই মর্যাদা এটা পুরুষদের জন্য, নারীদের জন্য না, বলছেন আল্লাহ মর্যাদা দিয়েছে পুরুষদের বেশি, আলহামদুলিল্লাহ, সব ক্ষেত্রেই পুরুষদের মর্যাদা বেশি, তুমি কেন এখানে করো? আল্লাহ পুরুষের মর্যাদা দিয়েছে বেশি, নারীর মর্যাদা আছে নারী আর পুরুষের মর্যাদা পুরুষ হিসাবে, আল্লাহ তোমাকে নারী বানিয়েছেন তুই হিসেবে চলো আল্লাহর জাতির উপর সন্তুষ্ট হও, আলহামদুলিল্লাহ, তুমি পুরুষ আলহামদুলিল্লাহ, এই যে প্রাধান্য দিয়েছেন পুরুষের নারীর উপর, কে দিয়েছেন? আল্লাহ। এটা বাস্তব নিজেও বুঝে তবু মানতে চায় না, মুমিনদের মাঝে যেন অসুস্থ ছেয়ে যায়, এক কাজকে যারা পছন্দ করে তাদের জন্য দুনিয়াতেও শাস্তি রয়েছে, আখেরাতেও শাস্তি রয়েছে। আল্লাহ বলেছেন তারা কারা ছিল ওই জমানা? মুনাফিকদের ক্ষেত্রে বলেছেন। আর বর্তমানে দেখা যায় কথিত মুসলমান কিন্তু তাদের কাজকর্ম মুনাফিকদের মতো, আর হ্যাঁ নাম মুসলমান কিন্তু আসল হচ্ছে সে নাস্তিক, অমুসলিম, খবীজ, মালউন, শয়তান। আল্লাহ পাক পুরুষের যে মর্যাদা দিয়েছেন ততটুকু মর্যাদা নারীদেরকে দেননি, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফজল। দেখুন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সমস্ত মানুষের নেতা বানিয়েছেন, সমস্ত রসুলদের থেকে বড় রসুল বানিয়েছেন, বড় মর্যাদাশীল রসুল বানিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কাতরি এসেছে সব আল্লাহর পক্ষ থেকে, কারণ দোষ আছে তো আপনি কি বলতে পারেন কেন আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত আমাকে বানালেন না, বলতে পারবে কেউ? এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক মসজিদে মদিনার সীমানার ভিতরে যদি কেউ মারা যায়, কোন কোন রয়েছে হাসান পর্যায়ের রয়েত, যারা মদিনার সীমানার ভিতরে মারা যাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তাদের জন্য সুপারিশ করবেন। আলহামদুলিল্লাহ, ওটা তার মর্যাদা, তো এই জন্য আমি হিসেবে করব, এটা সে বিশেষ মর্যাদা পেয়েছে। আমাদের মধ্যে দেখবেন সবাই এখানে এতজন লোক আছি, আমরা সবার প্রথম মর্যাদা সমান না, সমান একজন প্রথম মর্যাদা পেয়েছে বেশি আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি তার সাথে হিংসা করবে না, তুমি আল্লাহর কাছে চাইবে, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ লিরিজালি নসীবুম মিম্মা ইকতাসাবু وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما الله যে তোমাদের একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিয়েছেন, لا تتمنوا ما فضل الله بعضكم على بعض, তাই ও যে বেশি মর্যাদা পেয়েছে ওই মর্যাদার কামনা তুমি করো না। কি বলে বুঝাচ্ছেন আল্লাহ পাক? নারীর উপর নরের মর্যাদা বেশি, তুমি নারী তুমি ওই নরের মর্যাদা কামনা করো না, নর হিসেবে আল্লাহ তাকে দিয়েছে, তুমি নারী তুমি এরকম আছো এরকম থাকো, এরপর তুমি সন্তুষ্ট থাকো। লিরিজাল নসীবুম মিম্মা ইকতাসাবু ওয়ালিন-নিসাই নসীবুম মিম্মা ইকতাসাবনা, পুরুষ যা করবে তার অংশ সে পাবে, নারী যা করবে তার অংশ সে পাবে। এরপরে কি বলছেন? ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আর তোমরা আল্লাহর কাছে তার দয়ার অনুগ্রহ চাও, তার ফজল চাও। তাই আমরা একজনকে যদি দেখি বড় ধনী আমি ছোট মিয়া, বড় আলিম আমি ছোট মিয়া, বড় পদ মর্যাদাশীল আমি কম মর্যাদাশীল, আমি তার সাথে হিংসা করব না, আমি ওদের কাছে বলবো কি বলবো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলি, আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও। বলছেন এই যে মর্যাদা ইত্তেবাউল জানাই এটা শুধু পুরুষদের জন্য, নারীদের জন্য না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে জানাজা অনুসরণ করতে নিষেধ করেছেন, বলছেন ও নাহিয়ু তানজিহ, যাই হোক তুমি নিষেধ করেছেন, আসল হচ্ছে নবীর নিষেধ। বলছেন فقد قالت ام عطيه رضي الله عنها كنا ننهى وفي روايه نهانا رسول الله صلى الله عليه وسلم عن اتباع جنائز ولم يعزم عليها আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অর্থাৎ নারীদেরকে উম্মে আতিয়া নারীরা পুরুষ আতিয়ার মাকে উম্মে আতিয়া নারীরা পুরুষ উম্মে আতিয়া বলছেন আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার অনুসরণ করতে নিষেধ করেছেন। অতএব এই ফজিলত জানাজার অনুসরণের যে মর্যাদা ফজিলতটা কা পুরুষের বলি আলহামদুলিল্লাহ। এই গেল আজকে কিছু আলোচনা হলো জানাজা বহন করে নিয়ে যাওয়া তার অনুসরণ করার সম্পর্কে ফদিল, এর সাথে সম্পর্কিত আরো কিছু মাসআলা মাসায়েল পরবর্তী দর্শে আসবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করার তৌফিক দান করুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে ইলম অর্জন করে ইলম সে অনুযায়ী আমল করার তৌফিক দাও এবং তা প্রচার করার তৌফিক দাও। তুমি আমাদেরকে দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নিজাত দাও, কবরের আযাব থেকে নিজাত দাও। আল্লাহ তুমি আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদেরকে নেক বানাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো। আল্লাহ তুমি আমাদের মা বাবাদেরকে মাফ করো। রব্বিরহামহুম রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা ইরহামহুম كما ربونا صغارا ربنا ارحمهم كما ربونا صغارا رب تمي আমাদের উস্তাদদেরকে maaf করো। আয় আল্লাহ তুমি আমাদের উস্তাদদেরকে maaf করো। আয় আল্লাহ তুমি আমাদের উস্তাদদেরকে maaf করো। যেসব উস্তাদ জীবিত আছেন রব তাদের মধ্যে থেকে যারা হক থেকে বিমুখ আছে আল্লাহ তুমি তাদেরকে হক কবুল করার তৌফিক দাও, আর যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করো। আয় আল্লাহ আমাদের ছাত্রদেরকে maaf করো, আল্লাহ দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তানদেরকে নেক বানাও। দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো। আল্লাহ কাফির কুফারদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, তুমি তোমার দ্বীনের হেফাজত করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। اللهم وفقنا لما تحب وترضى من القول والعمل والنية، اللهم آت نفوسنا تقواها وزكها أنت خير من زكاها أنت وليها ومولاها. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.